সেই চিহ্ন বাট দেই যেবে চালি যায়। সেই চিহ্ন বাট দেই যেবে চালি যায়, পাদ মোর সেই ঘর পাখে রহি যায়। না আগকু পাদ বড়ে না পছকু পাদ ফেরে, না আগকু পাদ বড়ে না পছকু পাদ ফেরে। কিছি কথা মনে পড়ে হায়, কিছি কথা মনে পড়ে। সেই চিহ্ন পাট দেই যেবে চালি যায়, পাদ মোর সেই ঘর পাখে রহি যায়। বরষরে দিনে গলা বেড়ে রহিথিলি রাতিটিয়ে এই ছাত তলে। দীপ ধরি দীপ শিখা পাখে আসিথিলা, আজি রাতি আম ঘরে গৃহ কহিথিলা। কহি কুয়াড়ে গলা সে ঝিয় আখি খোঁজে তা গোলাপি মুহ, কহি কুয়াড়ে গলা সে ঝিয় আখি খোঁজে তা গোলাপি মুহ। লুহ ঝরে নীরবরে হায়, লুহ ঝরে নীরবরে। সেই চিহ্ন বাট দেই যেবে চালি যায়, পাদ মোর সেই ঘর পাখে রহি যায়। ঋতু আসে ঋতু যায়, যায় দিন সরি ফেরে নাহি সেই রাতি মন হুয়ে ঝুরি। এমিতিকা কিছি স্মৃতি থায়ে জীবন রে, সেতে বেশি মনে পড়ে যেতে পাশরিলে। স্মৃতি এমিতিকা ফুলটিয়ে হীরামতি তার মূল নুহে, স্মৃতি এমিতিকা ফুলটিয়ে হীরামতি তার মূল নুহে। ঘর তার হৃদয়রে হায়, ঘর তার হৃদয়রে। সেই চিহ্ন পাট দেই যেবে চালি যায়, পাদ মোর সেই ঘর পাখে রহি যায়। না আগকু পাদ বড়ে না পছকু পাদ ফেরে, না আগকু পাদ বড়ে না পছকু পাদ ফেরে। কিছি কথা মনে পড়ে হায়, লুহ ঝরে নীরবরে হায়, ঘর তার হৃদয়রে।